উপকার করতে পারে আর না ক্ষতি করতে পারে। কি বুঝছে কি ক্ষমতা আছে, সে তো অন্য জগতে চলে গেছে, না উপকার না অপকার। আচ্ছা স্বপ্নের মাধ্যমে যে আব্বা মৃত আব্বা আম্মাকে দেখা যায়, দাদাকে দেখা যায়, এটা কি সরাসরি তারা আপনাকে দেখায়? বাবা আমার কবরে মাজার বসারে মেলা বসার কি, বাবা আমার নামে দান করে, এটা কি সরাসরি বাবা মা বলে? মরা মানুষ কি স্বপ্ন দেখাতে পারে? না স্বপ্নে আসতে পারে না, আসতে পারে না, হয় আপনার মনের কল্পনা, আর না হয় শয়তানের মাধ্যমে, আর না হয় আল্লাহ ফেরেশতার মাধ্যমে করছে, জানি না সেটা কি মাধ্যমে হয়েছে, কিন্তু সরাসরি সেই মৃত ব্যক্তি এসে আপনাকে স্বপ্ন দেখায় এটা হতে পারে, এটা না, কারণ তাদের জগৎ আলাদা, সেই জগৎ থেকে জগতে তারা এসে স্বপ্ন দেখাবে আপনাকে এটা হতে পারে না। মোট কথা হচ্ছে শিরকের বড় বড় শিরকের বহু উদাহরণ আছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে অভাব বা চাহিদা পূরণের এবং দুঃখ কষ্ট লাঘবের জন্য আশা পোষণ করা। আপনি আপনার পীর সাহেবের প্রতি আশা বেঁধে রেখেছেন যে হুজুর এবার আমার আশা পূরণ করবেন, হ্যাঁ এই শ্রেণীর কোন কষ্ট লাভের, কষ্ট লাঘবের বা দুঃখ লাঘবের বা সুখ লাভের আপনি আশা পোষণ করে আছেন কারোর সাথে, আশা বুক বেঁধে আছেন, এ হচ্ছে বড় শিরিক। যেহেতু এসবের ক্ষমতা আল্লাহ ছাড়ার কারণে, যা আজকের সমাজে বিভিন্ন স্থানে সালেহীন ও আউলিয়াগণের কবর ও নির্মিত সৌধের পাশে মাজারের পাশে এই সমস্ত শিরকি কাজের চর্চা দেখা যায়, দেখতে পাবেন যেখানে মাজার সেখানে কিভাবে গায়রুল্লাহর নামে বা ওই কবরের নামে মাজারের নামে শিরিক চলছে, সিজদা চলছে, নজর নিয়াজ চলছে, কত নজর নিয়াজ, কত টাকা পয়সা সোনা গয়না খাবার মিষ্টি মিঠাই জমা হচ্ছে, হাঁস মুরগি ছাগল খাসি জমা হচ্ছে, কার নামে আগরবাতি মোমবাতি মাটির ঘোড়া হাতি, হ্যাঁ সব জমা হচ্ছে, মাছের মাছের খাবার, ওই যে মাছ পীর আছে, কচ্ছপ পীর আছে, কুমির পীর আছে, হ্যাঁ তাদেরকে যে খাবার দেওয়া হয় এমন ভক্তিতে খাবার দেওয়া হয়। এক ভাই বলছেন আমার এখানে বাংলাদেশি ভাই বলছেন যে হুজুর আমি শুনেছিলাম যে কচ্ছপ পীরের আস্তানায় গেলে সেখানে নাকি ভালোবাসা পাতা হয় অনির্বাণ হয়। তো আমি একটা মেয়েকে ভালোবাসতাম, দোকানে কাজ করতাম, সে একদিন এলো বললো চলুন চলো কচ্ছপ পীরে আস্তানা যেতে হবে, সেখানে ফুল খেলে আমাদের বিয়ে পাতা হয়ে যাবে, ঠিক আছে দিয়ে আমার কাছে টাকাও নেই, আমি দোকানে চাকরি করি, তখন আমি ক্যাশ বক্স থেকে 10,000 টাকা পকেটে নিয়ে বেরিয়ে পড়লাম, আর বাকি টাকা তো ছিল, রিক্সা করে গিয়ে সেখানে গেলাম, গোলাপ ফুল বলছে কিনতে পাওয়া যায়, সে ফুল কিনে দুজনে খেলাম, তারপরে কচ্ছপকে গোস্ত খাওয়া গোস্ত রুটি খাওয়াতে হবে, যে টাকা ছিল 10 টাকা দিয়ে গোস্ত রুটি যাই হোক যা নিয়েছে নিয়ে কচ্ছপকে খাওয়াইছে ছুড়েছে, কচ্ছপ কিন্তু খায়নি। তখন মেয়েটা বলছে নিশ্চয়ই তুমি হারাম টাকা নিয়ে এসছো তার জন্য কচ্ছপ খাচ্ছে না, ও বলছে তাহলে তো আমার পুঁতে ধারণ করলা কোথায় তো ক্যাশ বক্স থেকে, হ্যাঁ আমি নিয়ে এসেছি তাহলে নিশ্চয়ই সত্যি বটে, কিন্তু আমি ওকে বলছি না যে আমি টাকাটা চুরি করে নিয়ে এসেছি। আমার মনে মনে ধাক্কা লাগলো, তাহলে কচ্ছপ বুঝতে পেরেছি, বাবা পীর সাহেব বুঝতে পেরেছে যে আমি টাকাটা চুরি করে নিয়ে এসেছি, দেখছেন বিশ্বাস ঝড়ে কাক মরে ফকির সাহেবের কেরামতি বাড়ে। কাকতালীয় সম্পর্ক, কাকতালীয় সম্পর্ক বোঝেন, হ্যাঁ ওই তাপ যখন তাল পাকে তাল এমনি পড়ে তাই না, কিংবা হাওয়া টাওয়া লাগবে পড়ে, এখন একটা কাক এসে ওই পাশ দিয়ে পার হয়ে যাচ্ছে কিংবা ডালে ওই কি বলে ওটাকে পাতার ডালে বসেছে, যেমনি বসেছে একটা তাল পড়ে গেছে, তেমন দেখলে ওই কাকটাই তাল ফেল, অথচ কাকের সঙ্গে তালের কোন সম্পর্ক নেই, কে বলে কাকতালীয় সম্পর্ক, খাম খাতে সে কত আর খাবে কষ্ট রুটি, খায়নি তো বুঝে না হারামের টাকা বলে খায়, এই হলো সমস্যা, এই বিশ্বাস, এই যে বিশ্বাস নিয়ে যখন আশা নিয়ে যাওয়া যায় এগুলো হচ্ছে বড় শিরিক, খুব বড় বড় শিরিক। মোট কথা বড় শিরিক, বড় শিরিক বড় শিরিক হচ্ছে যে যে শিরিক করলে আপনি ইসলাম থেকে ঈশ্বর শিরিক করলে কি হবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, আর তওবা করে না মারা গেলে জাহান্নামে চিরস্থায়ী হতে হবে। দ্বিতীয় প্রকার শিরিক, দ্বিতীয় প্রকার শিরিক হলো ছোট শিরিক, বড় শিরিক নয় ছোট শিরিক। এই শিরিক কেমন, এই শিরকে লিপ্ত ব্যক্তিকে মিল্লাতে ইসলাম থেকে খারিজ করে দেয় না। এই শিরিক করলে ইসলাম থেকে খারিজ হবে না, তবে তাওহীদের মধ্যে ত্রুটি থাকবে, অসম্পূর্ণতা থাকবে, কমতি থাকবে। আর সেই ব্যক্তি আস্তে আস্তে বড় শিরকের দিকে ধাবিত হবে, ছোট শিরিক করতে করতে সে বড় শিরিক করতে থাকবে। ছোট শিরিক কাকে বলে বুঝুন? ছোট শিরিক দুভাগে বিভক্ত, শিরকের জাহির বা প্রকাশ্য শিরিক, শিরকে জাহির বা প্রকাশ্য শিরিক, এটা আবার দুভাগ হয়ে থাকে, কথায় বা উক্তির মাধ্যমে শিরিক, ক্রিয়া বা কাজের মাধ্যমে শিরিক। ছোট শিরিক দুভাগে ভাগ হলো, এক হচ্ছে প্রকাশ্য আর দ্বিতীয় হচ্ছে গুপ্ত। ছোট শিরিক দুভাগে বিভক্ত, এক হচ্ছে প্রকাশ্য আর এক হচ্ছে গুপ্ত। শিরকে জাহিরি শিরিক আর খাফি শিরিক, শিরকে খাফি। আর প্রকাশ্য শিরিকটাও দুভাগে ভাগ, এক হচ্ছে কথার মাধ্যমে আর এক হচ্ছে কাজের মাধ্যমে, কথাগত এবং কর্মগত। কথার শিরিক কেমন হজম? যেমন ছোটখাটো আমরা আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে থাকি, আল্লাহ কসম না বলে বলি নবীর কসম, তাই না? নবীর কসম, ছেলে মাথা শুয়ে বলছি, তোমার গা শুয়ে বলছি, তারপরে এই পশ্চিম মুখে দাঁড়িয়ে বলছি, মাটির উপরে দাঁড়িয়ে বলছি, অনেক আবার ভাত শুয়ে বলে লক্ষ্মী শুয়ে বলছি, এটা তো একবারই লক্ষ্মীকে, লক্ষ্মীকে, হ্যাঁ, তাদের কথা বলছি আমরা। অতএব আমরা ওদের নাম নিয়ে, ওদের দেব দেবীর নাম নিয়েও কসম খাই, লক্ষ্মী শুয়ে বলছি, দেখছেন? তারপরে মসজিদ শুয়ে বলছি, বই শুয়ে বলছি, বিদ্যা শুয়ে বলছি, আমরা তখন স্কুলে বলছি বিদ্যা শুয়ে বলছি, দেখছেন? কাকে কাকে আমরা কিভাবে আমরা শিরিক করি? তবে হ্যাঁ, একবার ছোট শিরিক, ছোট শিরিক তখন হবে যখন জানবেন যে হ্যাঁ আল্লাহর প্রতি বিশ্বাস আছে, তার সঙ্গে তার সত্ত্বেও আপনি করছেন, কিন্তু যখন আপনার বিশ্বাস ধারণা হবে যে আল্লাহ সমান এইগুলো, তখন হবে বড় শিরিক। এই ছোট শিরিকটাই বড় শিরিক হয়ে যাবে, কিভাবে? বিশ্বাস হিসাবে, বিশ্বাস হিসাবে। এখন যদি বলেন ছেলের মাথা ছুঁয়ে বলছি, তার মানে কি? যদি আমি মিথ্যা বলি তো ছেলে মারা যাবে, এটা কি? হ্যাঁ, শিরিক। ওই যে মদিনা থেকে কাগজ বের হয় মাঝে মাঝে, আহমদের স্বপ্ন, অমক এই হয়েছে, এত এক সপ্তাহের মধ্যে এত লোক মারা গেছে, এই বেপর্দা অমক তমক এই বলে এই কাগজ যে ছাপিয়ে দেবে তার এত লাভ হবে, অমক জায়গাতে একজন ছাপিয়ে দিয়েছে তার এত টাকা লাভ হয়েছে। আর যে বিশ্বাস করবে না, অবিশ্বাস করে ছিঁড়ে ফেলবে, তার ছেলে মারা যাবে, ছেলে মারা যাবে, বিশ্বাস করবেন? সালাম, কাগজের কথা বিশ্বাস না করে, ভালো ভালো কথা লেখা আছে, কিন্তু যদি আপনি বিশ্বাস না করেন তাহলে ছিঁড়ে ফেললে পরে আপনার ছেলে মারা যাবে, আপনি বিশ্বাস করলে কাগজ কসম, কসম করলে ছোট শিরিক খায়। তেমনি আপনি আর আল্লাহ যা চেয়েছেন তাই পেয়েছেন, উপরে আল্লাহ নিচে দশ, এই যে কিসের কথায় শিরিক হয়ে গেল, কথার মাধ্যমে শিরিক, তবে ছোট শিরিক। যদি আপনি আর বলে যাকে বলছেন তাকে আল্লাহ সমতুল্য মনে করেন তাহলে বড় শিরিক হয়ে গেল। সুতরাং এগুলো হচ্ছে কথার শিরিক। অনেক সময় আমরা বলি, আমাদের মারা বলে, আপনি সৌদি আরবে পুরনো আছেন, এবার তার ছেলে আসছে, বাবা হেলাল তুমি তো পুরনো, তুমি যাচ্ছ সেখানে, আমার ছেলে চললো বাবা, ওপরে আল্লাহ আর সাথে নিচে তুমি, ওটা আর কেউ নেই, ওপরে আল্লাহ আছে আর তুমি আছো, আল্লাহ আর তুমি। যদি এই কথাটা বলতে হতো কিভাবে বলতে হতো? আল্লাহ তারপরে তুমি, আল্লাহ তারপর তুমি, তাহলে পার্থক্য হয়ে যেত। কিন্তু আপনি আল্লাহর সঙ্গে কি করলেন? সমতুল করে দিলেন, এটা শিরিক হয়ে গেল। এ হলো ছোট শিরিক। যখন আপনি আর অন্যের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সামিল করবেন তখন হবে ছোট শিরিক, শিরিক হবে আর কি। কিন্তু মনে রাখবেন যদি আপনি তাকে আল্লাহ সমতুল্য মনে করেন তাহলে বড় শিরিক। এখন যদি বলেন আল্লাহ এবং বাবা শাহজালাল যা চেয়েছেন, আল্লাহর হেলাল যা চাই, দুটোকে এক? নিশ্চয়ই না। শাহজালাল নাম যখন নেবেন তখন বুঝতেই পারছেন। এখন যদি শাহজালালকে আল্লাহর আসনে বসিয়ে দেন, আল্লাহ সমতুল্য মনে করেন, বড় শিরিক হয়ে গেল। এই যেমন বলছে গওসে পাক, গওসে পাক মানে কি? গওস মানে কি? ইয়া গওসাল মুস্তাগিসিন, যে বিপদে সাহায্য করে, বিপদ তারণ, হিন্দুরা কি বলে? বিপদ তারণ, বিপদ তারিণী, যে বিপদ তারণ করে, তেমন গওসে পাক মানে বিপদ তারণ। বিপদ তারণ কে? আমাদের আল্লাহ, কিন্তু আমরা ওদেরকে মনে করছি বড় শিরিক। বেশ, এটা কথা শিরিক গেল, এবারে কাজের শিরিক। কাজের শিরিক কেমন হয় হুজুর? কাজের মাধ্যমে আপনার মনের ভিতরে এমন পরিবর্তন আসবে যে পরিবর্তনে আপনি কি করবেন, যেমন দেখুন, বিপদ দূর করার জন্য আংটি ব্যবহার করা, বিপদ দূর করার জন্য আংটি ব্যবহার করা। পাথর দিয়ে আংটি, পাথর পাথরের গুণ বর্ণনা করে এই পাথর রাখলে পরে এই হবে হবে না ইত্যাদি বলে আমার গ্রামে এক ভদ্রলোক এসেছে পাথর বিক্রি করতে, বলছে পাথর আপনি ব্যবহার করলে আপনার এই হবে না ওই হবে না, বিপদ কাটবে, এই কাটবে ওই কাটবে, বহু কিছু শনি কাটবে। পাথরের গুণ দেখাবার জন্য করলো কি, সে নিজের গামছা ছিল, গামছাতে পাথরটা এভাবে মুড়িয়ে দিয়ে এভাবে জোর মুড়িয়ে দিল, দিয়ে জ্বালিয়ে লাইট জ্বালিয়ে এভাবে দিল, দেখছেন পুড়ছে না, কাপড় পরে না। আমি বললাম এটা কি পাথরের গুণ না অন্য কিছু? বলছে না পাথরের গুণ, পাথরের গুণ না থাকলে কাপড়টা পুড়ে যেত। আমি ঠিক আছে, আমার সাথে এক বন্ধু ছিল, এই গাই ভাই একটা পাথর নিয়েছে তো আমাদের গ্রামে, আমার গ্রামে আমার পাথর আছে, গোল গোল পরে একটা গোল দিকে পাথর নিয়েছে তো, একটা পাথর নিয়ে এলো পুড়িয়ে, দেন আমি আমার গামছার ভিতরে ভরে দেন লাইটার দেন, পুরে না। পাথর হওয়ার কারণেই পুরে না, যখন টাইট করে আপনি ধরবেন পুরে না। দেখবেন অনেকেই বলে যে ঘরে আগুন লেগেছে তো সব পুড়ে গেছে, কোরআনটা পুড়ে নি, তো কোরআনটা পুড়ে নি এটা কোনো মজেজা হলো? কোরআন কি পুড়ে না? কিন্তু কখনো কখনো পুড়ে না কেন? এটা এই চামড়ার সঙ্গে যখন টাইট হয়ে থাকবে তখন পুড়বে না, যখন এইভাবে টাইট হয়ে থাকবে পুড়বে না, যখন একটু হালকা হবে কাগজ তো ওটা, এটা নয় যে আল্লাহর কালাম বলে পুড়বে না, কে বলবে? আমরা ধারণা ভুল করি, তো মনে করছি কি পাথরের নিজস্ব গুণ আছে, কোন গুণ নেই পাথর, তাই এমন যখন টাইট করে কাপড়টা ধরবেন তখন কোনো কাপড়ই পড়বে না, যে কোনো পাথর। আমি তাহলে আপনার আপনার যে বিক্রি করতে যে পাথর নিয়েছে আমার গ্রামের পাথর একই দাম, কোনো কারণে মধ্যে খাটলো না, চালাকি ধরা পড়ে গেল। বিভিন্ন রকম বুঝিয়ে মানুষকে পাথর বিক্রি করে, আরো কি কাবা শরীফের দরজা বিক্রি করছে ছবি, কাবা শরীফের দরজা ছবি বলে এই ঘরে রাখলে পরে বিপদ দূর হয়ে যাবে, তাই না? কত রকমের শিরিক আছে, আপনারা শিরকের বয়ানে অনেক রকম জেনেছেন। এইভাবে আংটি ব্যবহার করা, আংটি ব্যবহার করা, যখন দেখবেন বিয়ের কথা হয় তখন আংটিটা ভরে যায়, আংটিটা খুলে ফেলে মনে করে কি হয়, বিপদ হয়। বিয়ে হলে মেয়েরা চুরি পড়ে, হিন্দুর মেয়েরা ছাঁকা পড়ে চুরি পড়ে বলে, চুরি যদি কেউ খুলে দেয় তাহলে কি হবে, স্বামীর অমঙ্গল হবে, চুরি খুলে ফেললে স্বামীর অমঙ্গল হবে। উপায় নেই, আমাদের বাড়িতে কাপড় ধোয়ার জন্য চুরি তো ভেঙে যেতে পারে, ঝনঝন করছে খুলে রেখে দিয়েছে, একজন এসে দেখে বলছে এই সর্বনাশ তুমি কি করেছো, কি করেছো ভাবি, কি হলো? বলছি তুমি চুরি করে ফেলে দিয়েছো, কি হবে? স্বামীর ক্ষতি হবে, মানে সে করে সত্যি লাফাচ্ছে, মানে বিরাট বিপদ হয়ে যাবে, সর্বনাশ করে দিয়েছে তুমি চুরি খেয়ে থাকবে। ওরা মনে করে এটা হচ্ছে মঙ্গলের চিহ্ন। সুতরাং এই আংটি, চুরি, তারপরে নজর লাগার ভয়ে তাবিজ, তাবিজ যে দেওয়া, এগুলো কি সব কর্মের মাধ্যমে শিরিক। অবশ্য কোরআনই তাবিজ যদি কেউ ব্যবহার করে বা দেয় তাহলে শিরিক না। তাবিজ কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকারের মধ্যে দুই প্রকার যদি কেউ ব্যবহার করে লেখালেখির মাধ্যমে, কিংবা ওই যে কোনো পাথর, কিংবা ওই যে গাঁদার ফুলকে ছাই, মাদারের মাটি, এইসব দিয়ে তাবিজ, সেগুলো শিরিক। ইরিং বিরিং শয়তানের নাম, জিনের নাম, ফেরেশতার নাম, ফেরাউনের নাম, নকশা বানিয়ে 786, 92 এবং 98 লিখে দিয়ে তাবিজ করে, সেটাও শিরিক। আর কোরআনের আয়াত যদি লিখে দেয় তবে সেটা শিরিক না, তবে নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? যেহেতু তাতে কোরআনের অবমাননা হয়। এই হলো মোটামুটি কথার মাধ্যমে শিরিক। আর দ্বিতীয় প্রকার শিরিক ছিল গুপ্ত শিরিক। প্রথম হলো প্রকাশ্য, দুই প্রকার হলো, এবারে গুপ্ত শিরিক। গুপ্ত শিরিক কাকে বলে? যেটা গোপন থাকে মনের ভিতরে, নিয়তের শিরিক, সেটা কেউ বুঝতে পারবে না। নামাজ পড়ছেন, নামাজ পড়ছেন কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু অনেক সময় আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করা হয়, যেমন আমরা উদাহরণ দিয়ে থাকি যে নামাজ পড়ছেন আপনি ঘরে একা নামাজ পড়ছেন, কেমন পড়বেন? হঠাৎ করে পেছন থেকে এলাম, আমি সালাম বললাম, হুজুর এসছে, আগে যেমন নামাজ পড়লেন দু রাকাত, পরে দু রাকাতটা হুজুর আসার পর একরকম পড়বেন না পার্থক্য হবে? একরকম হবে, একরকম পার্থক্য হবে। আপনার মন তখন বলবে হুজুর এসছে, এসে একটু ভালো করে করতে হয় না? মহিলা যখন মায়ের বাড়িতে থাকে পর্দা করে, শ্বশুর বাড়িতে যখন আসে তখনও পর্দা করে, দুই পর্দা কি এক হয়? পার্থক্য হয়। কেন হয়? স্বাভাবিক, মানুষকে দেখাবার জন্য একটা জিনিস আছে, মানুষকে দেখাবার জন্য একটা জিনিস আছে, সেটা করলে কি হয়? নিয়তে শিরিক হয়। ওই যে বললাম একজন কাফিল এসছে বাংলাদেশি, মোহাম্মদ আন্তা বাংলাদেশি, মাশাআল্লাহ মুসলিম দাওলা মুসলিম লেস মা ফিসাল্লি, যাই হোক মাথা চুলকে বললেন যে আমি নামাজ পড়ি না, যাই হোক ঠিক আছে, মোহাম্মদ ফিসাল্লি বি ফানসিন রিয়াল হাতে জিয়াদা, বাস এগুলো কিসে হয়ে গেল? নিয়তের শিরিক হয়ে গেল। নামাজ পড়ছেন আল্লাহর জন্য কিন্তু শিরিক। শ্বশুর বাড়িতে গেলেন, শ্বশুর বাড়ির লোক বলছে নামাজ পড়ে না, জামাই নামাজ পড়ে না, আপনি শ্বশুর বাড়ির লোককে দেখিয়ে নামাজ পড়তে দেখেন। ছোট শিরিক। ওই যে মক্কা থেকে এক মদিনায় হিজরত করে এক লোক এসেছিল, কি জন্য? এক মহিলাকে বিবাহ করার জন্য। তার জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়্যা, ফামান কানা হিজরাতুহু ইলা আল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলা আল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানা হিজরাতুহু লিইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা আও দুনিয়া এলা দুনিয়া ইউসিবুহা, তো ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি,